আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা দেখব যাকাতের যৌক্তিকতা কি। আমরা বলেছিলাম ধারাবাহিকভাবে যাকাত নিয়ে আলোচনা করব, কোন যুক্তিতে কি কারণে আল্লাহ তাআলা মানুষের উপরে যাকাত ফরজ করলেন, কেন যাকাত ফরজ করলেন, মানুষের উপরে কেন তার ধনের 2.5% কেন দিতে হবে এবং কাকে দিতে হবে ইত্যাদি, এর মধ্যে যুক্তি কি আছে সেটা আমরা লক্ষ্য করব আজকে। যাকাত মহান সৃষ্টিকর্তা আল্লাহর তরফ থেকে বান্দার উপরে ফরজ করা একটা জিনিস। আর যাকাত কয় নম্বর রুকুন বলেছিলাম? 3 নম্বর রুকুন, যাকাত হচ্ছে 3 নম্বর রুকুন। আর এর দ্বারা বান্দাকে তার প্রিয় বস্তুর মানে সামান্য অংশ ত্যাগ করতে বাধ্য করেন আল্লাহ তাআলা, তাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি না রাজি না, সে এতে সম্মত না সম্মত না, সানন্দ চিত্তে সে কি দান করছে না করবে না, কার্পণ্য করছে নাকি বদান্যতা দেখাচ্ছে, এই একটা পরীক্ষা। বান্দাকে ধন দিয়ে পরীক্ষা করা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কেড়ে নিতে পারেন, ধন দিয়ে দেওয়ার পরেও কেড়ে নিতে পারেন, আর আগে থেকে ধন নাও দিতে পারেন, আল্লাহর ইচ্ছা, যাকে দেন তিনি তাকে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তারপরে ও তারজুকু মান তাশা ও বিগাইরি হিসাব, আল্লাহর ইচ্ছা মতো যাকে ইচ্ছা রুজি দিচ্ছেন, তা দরকার নেই, রুজির পর রুজি সে পেয়ে যাচ্ছে, আর কেউ রুজি পায় না, সে রুজির অভাবে ভুগছে, তারপরে তার সন্তান হচ্ছে, তাও মেয়ে ছেলে, তারপরে মেয়ে, তারপরে মেয়ে, মেয়ে মেয়ে হয়েই যায়, এরকম হয় না? হয় না। আল্লাহ তাআলা ইচ্ছা যাকে ইচ্ছা পরীক্ষা করেন, এটা ইনসাফ না বেইনসাফি? আল্লাহ শাহ আলমকে 7টা মেয়ে দিল আর আমাকে 7টা ছেলে দিল, এটা বেইনসাফি না? কেন হাফেজ জাহেদুলকে আল্লাহ 7টা মেয়ে দিল আর হাফেজ মুজাম্মেলকে আল্লাহ 8টা ছেলে দিল, কেন? এটা বেইনসাফি নয়? কেন বেইনসাফি না? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি যার জন্য যেমন মঙ্গল, এটা কি মঙ্গল যে একটা মেয়ে ছেলের একটা মানুষের 7টা মেয়ে হবে, এটা কি মঙ্গল? মানুষ নিজের হিসাবে মঙ্গল নাও বুঝতে পারে, কিন্তু আল্লাহর হিসাবে আল্লাহর কাছে অমঙ্গল বলে কিছু নেই। আল্লাহ যেটাই ফয়সালা করেন সেটাই বান্দার জন্য মঙ্গল। এবার সে মঙ্গলটা হয়তো বোঝা নাও যেতে পারে, কি মঙ্গল আছে বলুন আমাকে, 7টা মেয়ে দিল পরপর, আল্লাহ জানেন, আমি বসে বলতে পারবো না কেন বা কি, কিন্তু বেইনসাফি নয় কেন, যেহেতু ইনসাফ মানে সকলের মাঝে ইনসাফ করা তখন জরুরি ফরজ যখন তারা মর্যাদায় সমান অধিকার রাখে দাতার ওপরে। যেমন বাপ, বাপের মনে করুন 7টা ছেলে, এখন যদি একটা ছেলেকে 1000 টাকা দেয় আর একটা ছেলেকে 500 দেয় আর একটা ছেলেকে কিছুই না দেয়, এটা কেমন হবে? ইসলাম কি বলছে? এটা বেইনসাফি, তাই না? এটা হারাম না হালাল? কিন্তু এই বাপের মতো যদি আল্লাহকে তুলনা করেন, কারণ 7টা ছেলের প্রত্যেকের অধিকার আছে বাপের উপরে সমান, আর আমরা যারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে নর্দমার কীট রূপে সৃষ্টি করতে পারতেন, ইচ্ছা করলে গাছপালা রূপে সৃষ্টি করতে পারতেন, মাটি রূপে সৃষ্টি করতে পারতেন, তা না করে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে আমাদের কি আল্লাহর উপরে অধিকার আছে যে সমান অধিকার পাবো? আমাকে যা দিয়েছে হেলালকে তাই দিতে হবে, হেলাল যা পেয়েছে বিলালকে তাই দিতে হবে, হবে? এই অধিকার আল্লাহর উপরে আছে, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন এটাই তো বিশাল ইনসাফ এবং বিশাল রহমত করুণা, বিশাল করুণা, বাঁচিয়ে দেখেছে তাড়াতাড়ি এতে বেঁচে আছি, এটাই বিশাল করুণা, এখানে বেইনসাফি কিছু না। সুতরাং তিনি বান্দাকে ধন দিয়ে, কাউকে কাউকে ধন দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, ধনীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন যে তোমরা তোমাদের ধনের নির্দিষ্ট এক পরিমাণ পৌঁছে গেলে তোমরা 2.5% আমার রাস্তায় দেবে, এটা কি আল্লাহর দরকার? আল্লাহর দরকার নাই, কার দরকার? আল্লাহর এই সৃষ্টি তোমাদেরই ভাইদের দরকার। এই জন্য তু খাজু মিন আমওয়ালিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরিব মানুষদেরকে দিয়ে দেওয়া হবে। এতে আল্লাহর কিছু লাভ নেই, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই তোমাদের ধন সম্পদে। আল্লাহর দিনকে বাঁচানোর জন্য দিতে হয়, তো আল্লাহর দিনকে বাঁচালে পরে আল্লাহর লাভ হবে না তোমাদের লাভ হবে? মানুষেরই লাভ হবে। মোট কথা, মানুষেরই জন্য, মানুষেরই কল্যাণের জন্য আল্লাহ তাআলা মানুষের, গরিব শ্রেণীর মানুষদের জন্য, দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য তিনি ধনী শ্রেণীর মানুষদের উপরে এই 2.5% জাকাত ফরজ করেছেন এবং তাকে পরীক্ষা করেছেন, দেখি সে মানে সন্তুষ্ট চিত্তে দিচ্ছে নাকি জরিমানা মনে করে দিচ্ছে, আর নাকি সে দিচ্ছে না মোটেই, কার্পণ্য করছে। আল্লাহর ধন আল্লাহর রাস্তায় বের করতে সে কার্পণ্য করছে, পরীক্ষা একটা মহান পরীক্ষা। জাকাত হল আর্থিক ইবাদত। কিছু ইবাদত আছে যেটা মুখে হয়, যেমন মৌখিক ইবাদত, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকির। কিছু ইবাদত আছে আর্থিক হয়, সেটা হচ্ছে টাকা পয়সা দিলে, এটা হচ্ছে অর্থ আর্থিক। আর কিছু ইবাদত আছে শারীরিক হয়, সেটা পরিশ্রম মানে কায়িক পরিশ্রম লাগে, পরিশ্রম ওঠা বসা কষ্ট দেওয়া যাওয়া খাওয়া এই করতে হয়, সেটা শারীরিক হয়। আর কোন কোন ইবাদত আছে শারীরিক, আর্থিক এবং মৌখিক, যেমন হজ, তিন রকমই সেখানে আছে। আমরা আত্তাহিয়াতুলিল্লাহি বলি না বলি না, তাহিয়াত মানে কি? আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু, তার মানে কি? আমরা যে আত্তাহিয়াত বলি আল্লাহর কাছে, এটা মানে কি? আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, ওলামারা বলছেন এর ব্যাখ্যাতে যে তিন শ্রেণীর ইবাদত। হে আল্লাহ, আমার আর্থিক, আমার মৌখিক, আমার শারীরিক এই সমস্ত ইবাদত কেবল তোমার জন্য, আল্লাহর জন্য সমস্ত ইবাদত। অতএব এটা হচ্ছে আর্থিক ইবাদত। কি জাকাতটা আর্থিক ইবাদত, এই ইবাদত পালন করলে মুসলিম সওয়াব অর্জন করতে পারে, মুমিনের ইমান বৃদ্ধি হয়। যে কোনো ইবাদত যখনই মানুষ করে তখন তার ইমান বৃদ্ধি হয়, তাই না? ইমান কি একরকম থাকে না কমে বাড়ে? কমে বাড়ে তো, ভালো কাজ করলে ইমান বাড়বে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, জাকাত দিয়ে লাভ করতে পারবে ইচ্ছা সুখের স্বর্ণ রাজ্য, আর সেটা হচ্ছে জান্নাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন এক আমলের সন্ধান দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তো এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। সকলে বলতো আরে কি হলো কি হলো, একটা আমল করলি জান্নাত জাহান্নাম সব জান্নাত থেকে দূরে থেকে জান্নাতে চলে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দাও, ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ও যা বলছে বলতে দাও, শোনো তুমি আল্লাহর ইবাদত করবে, আনতাবুদাল্লাহ আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহরই ইবাদত করবে, আর তার সাথে কাউকে শরীক করবে না, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুকিমাস সালাহ নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, ওয়া তুতি যাকাত যাকাত প্রদান করবে, তার আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। এখানে দেখেন হজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, এখানে এক পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে যাকাতের উল্লেখ আছে, তাহলে যাকাত হল জান্নাতে প্রবেশ অধিকার লাভ করার একটা হেতু বা কারণ। যাকাত ও সাদকা হল মুসলিমের আখেরাতের পুঁজি, এটা হচ্ছে আখেরাতের পুঁজি। আজ যা দান করবে কাল তা আল্লাহর নিকটে বর্ধিত আকারে পাবে প্রত্যেক মুসলিম, আজকে যা দেবে কাল তা বর্ধিত আকারে। আমার বলি না সুদে আসলে, সুদে আসলে, সুদ তো খারাপ জিনিস, তো আল্লাহর কাছে যে সুদ সেটা হচ্ছে পবিত্র, যেটা হচ্ছে বাড়ধি বর্ধিত। আল্লাহ তালা বাড়িয়ে চাড়িয়ে এম হাকুল্লাহ রিবা ওয়াইর বিসাদাকাত, আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বৃদ্ধি দান করেন। সুদ আমরা ভাবি যে সত্যি ডবল হচ্ছে, পাঁচ বছরের ডবল, সাত বছরের ডবল, অনেক রকমের আছে সুদ, দেখতে সত্যি ডবল, চার লাখ দিলে আট লাখ আপনি পাবেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন, তার মধ্যে বরকত থাকে না। কিন্তু আল্লাহ তাআলা আপনি দান করলে পরে দানের বিনিময়ে যেটা পান তাতে কি হয়, আল্লাহ বরকত দেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে যে সুদ দিয়ে থাকো, সুদ রূপে যেটা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না, আমাদের দৃষ্টিতে করে, তাই না? যেমন বললাম চার লাখ টা আট লাখ হয়ে গেছে, তো বৃদ্ধি হয়েছে না হয়নি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা বৃদ্ধি করে না। কিন্তু তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাকাত দিয়ে থাকে তাদেরই ধন সম্পদ বৃদ্ধি পায়, ওরাই হল সমৃদ্ধশালী। এটা হচ্ছে সূরা রুমের ৩৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সুদ তোমরা দেখছো চোখে, হ্যাঁ ডবল হচ্ছে, তে ডবল হচ্ছে, হয়ে যাচ্ছে, বাড়ছে, কিন্তু সে তা কিন্তু আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি না, আসল বৃদ্ধি হলো তোমরা যেটা ভাবছো যে আমার ক্ষয় হয়ে যাচ্ছে, সেটাই আসলে আল্লাহর নিকট বৃদ্ধি পায়। আমরা অনেক সময়ে দেখি যে বরকত বুঝতে পারি, অনেক সময় পারি না। আমাদের বাংলাতে একটা কথা আছে, দাতার মাস আর বকিলের বাঁশ, বাঁশ যদি কাটতে কাটতে দান করেন তো শেষ শেষ, আর মাছ যদি আপনি দান করেন তো মাছে পানির ভিতরে বৃদ্ধি পাবে, আপনি বুঝতেও পারবেন না। তা বলে কি সব ছেঁকে দিলে হবে? পরিমাণ মতো দিলে তাতে বরকত লাভ হবে, কিংবা এবারে দিলেন তো আগামীবার যখন মাছ ছাড়বেন তখন মাছের ভালো চাষ হবে, বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে একটি খেজুর পরিমাণ কিছু দান করে, একটি খেজুর, আপনার কিছু না একটা খেজুর দেন, কিছু না একটা রিয়াল দেন, একটা রিয়াল দেন, আর আল্লাহ তাআলা বৈধ ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না। বৈধ ছাড়া যদি আপনি অবৈধ অর্থ দান করেন গ্রহণ করা হবে? যদি সুদ, আপনার সুদের টাকা, ব্যাংকের টাকা আপনি দান করছেন সওয়াবের উদ্দেশ্যে, হবে সব? আল্লাহ গ্রহণ করবেন না। ঘুষের টাকা দান করছেন, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না? হজ হবে, আর না কাউকে দান দিলে পরে সেই দানের সব আপনি পাবেন, তার কারণে হারাম টাকা, হারাম ব্যবসার টাকা, মদ বিক্রি করা টাকা, হেরোইন বিক্রি করা টাকা, স্মাগলিং করা টাকা, তারপরে নারী ব্যবসা, দেহ ব্যবসা করা টাকা, তারপরে বিভিন্ন রকম হারাম ব্যবসা আছে, হারাম ব্যবসার যে টাকা আপনি যদি দান করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তারা তাইয়িব আর তাইয়িব ছাড়া গ্রহণ করে না। তাইয়িব মানে কি? পবিত্র এবং হালাল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, আনফিকু মা কাসাবতুম নয়, আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, যে হালাল বস্তু, যে পবিত্র বস্তু তোমরা উপার্জন করছো তার মধ্য থেকে আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান করো। এই দানকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, তাহলে বোঝা গেল আল্লাহ হাত আছে, তাই না? আর ডান বামও আছে, তার কারণ ডান বাম আছে কি করে বুঝলেন? কেয়ামতের দিনে আল্লাহ তাআলা আসমানকে গুটিয়ে এক হাতে আর পৃথিবীকে এক হাতে নিয়ে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি হচ্ছি বাদশাহ, কই পৃথিবীর বাদশারা কই? ওই যে ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনে, ডান হাতে সমস্ত আকাশ থাকবে, বাম হাতে পৃথিবী থাকবে। তবু অন্য এক হাদিসে আছে আল্লাহর দুটোই হাতই ডান, আমাদের ডান বামের পার্থক্য আছে কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর হাতে কোনো পার্থক্য নেই, কিন্তু তার হাত কার মতো? খবরদার আপনি নিজের হাতের মতো ভাববেন না। আল্লাহ হাত আল্লাহ কেমন আপনি জানি? জানি না। তো আল্লাহর হাত কেমন কি করে জানবো? আল্লাহর হাত আছে, হাত জানি, হাত যখন শুনব তখন হাতের যে মানে হয় হাত আছে, কিন্তু হাতটা কেমন কেউ বলতে পারবে কি? না, হাত কেমন বলা যাবে না। আল্লাহ তাআলা ডান হাতে সেই দানকে গ্রহণ করেন এবং তার লালন পালন করেন, যেমন তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে, উটের বাচ্চাকে, ছাগলের বাচ্চাকে, গরুর বাচ্চাকে লালন পালন করে বড় করো, শেষকালে তা পাহাড় পরিমাণ হয়ে যায়, একটা খেজুর কি হয়ে যায়? আল্লাহ আকবার, এমন সুদ আল্লাহ তাআলা দেন, এটা সুদ তো নয়, এমন বৃদ্ধি আল্লাহ দান করেন যে সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়। জাকাত আদায়ের মাঝে মুসলিমদের সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। সামাজিক বন্ধন কিভাবে সুদৃঢ় হয়? আপনি যাকে জাকাত দেবেন সে আপনার সাথে বন্ধনকে মানে মানে কি বলো এটাকে সামাজিক বন্ধন, যেটা আত্মীয়তার বন্ধন হয়তো নেই, আর আত্মীয়তার বন্ধন হলে পরে সেটা সেটাও বন্ধন কি হয় মজবুত হবে। আত্মীয়কে দান করলে ডবল সব, তাই না? আর অনাত্মীয়কে দান করলে একটা, শুধু দানের সব হবে, কিন্তু আত্মীয়কে দান করলে দানের সব হবে প্লাস আত্মীয়তার বন্ধন বজায় করার সব হবে। এই জন্য নিকট আত্মীয় যদি কেউ আপনার থাকে যাদেরকে জাকাত দেওয়া বৈধ, সবাই সবাইকে জাকাত দেওয়া বৈধ না, নিকট আত্মীয় হলো কি সবাইকে জাকাত দেওয়া বৈধ? বৈধ না। কাকে যা বৈধ না বৈধ সেটা পরে বলবো আমরা। যাকে দেওয়া বৈধ সে যদি আত্মীয় হয় তাহলে আমার ডবল সব হবে। আর সামাজিক বন্ধন সুদৃঢ় হবে এই কারণে, কারণ প্রত্যেক দানই প্রতিদান চায়। শাহ আলম যখন আমাকে একদিন দাওয়াত করে খাওয়ালো, আর সত্যি শাহ আলম খাই যে দাওয়াত করে, তখন শাহ আলমের কাছে আমি দুর্বল, আমার ভিতরে একটা শৌর আছে, একটা অনুভূতি আছে যে শাহ আলম আমাকে খাইয়েছে দান করেছে, আমি তার প্রতিদান কি দেব। চেষ্টা করে না করে না মানুষ, কিন্তু অনেক সময় হয় না। শাহ আলম আমাকে হাঁস খাওয়ালো, আমি হাঁস কোথায় পাবো? কিনে খাওয়াতে পারি, কিন্তু অনেকে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সুনে আলাহু মারুফুন ফাকাফিউ, যার উপকার করা হলো তার উচিত এর প্রতিদান দেওয়া, এর প্রতিদান দেওয়া। তোমাকে একটা উপহার দিয়েছে, তুমিও উপহার দাও, তোমাকে খাইয়েছে তুমিও খাওয়াও। কিন্তু হুজুর যদি না পারি, সে বড় লোক মানুষ আমাকে একটা হাতি কিনে দিয়েছে, আমি এখন হাতি কিনে না দিতে পারি, তাহলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে তার জন্য দোয়া করো, দোয়া করো, তার শুক্রিয়া জ্ঞাপন করো, যখন বুঝতে পারবে যে হ্যাঁ তুমি তার প্রতিদান দিতে পেরেছ। সুতরাং প্রত্যেক দানই প্রতিদান চায়। এই জন্য যখনই আপনি কাউকে দান করবেন প্রতিদান আপনি পাবেন। আর প্রতিদানটা হচ্ছে যে সামাজিক বন্ধনের ক্ষেত্রে আপনি তার কাছে প্রতিদান বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা, বা আপনার আপনার আপনি হয়তো চান না, আপনি সাহায্য সহযোগিতা চান না, কারণ আপনি দান করবেন কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কেবল আমরা খাবার দিচ্ছি, দান করছি কেবল আল্লাহর জন্য, আল্লাহর চেহারা, আল্লাহর জন্য, আল্লাহর চেহারার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরীদু মিনকুম জাযা, এর বদলা চাই না। মনে মনে নিয়ত রাখলে হবে না, খাওয়াচ্ছি আমি খেতে পাবো, এই দিচ্ছি আমি পাবো, না খবরদার না, আমার ছেলের বিয়েতে আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার আপনার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেবেন, এই উদ্দেশ্যে করছি না, আল্লাহর ওয়াস্তে করছি। ওয়ালা শুকুর, থ্যাংক বলবেন দরকার নেই, থ্যাংক ইউ শুনতে চাই না, শুকরান শুনতে চাই না, কৃতজ্ঞ ধন্যবাদ শুনতে চাই না, মনের ভিতরে নেই। কেউ বললো আলাদা কথা, কেউ প্রশংসা করলো আলাদা কথা, কিন্তু আপনার মনের ভিতরে থাকলে হবে না যে আমি এটা দিলাম অতএব আমার প্রশংসা করুক, শুকরিয়া আদায় করুক। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা হয়েছে কোরআনে, তাই না? কোন সূরায়? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াসায়ুজান্নাবুহু আল-আতকা আল্লাযী ইয়ুতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারযা। এই জাহান্নাম থেকে মুত্তাকিরা বাঁচবে জানেন কে? যারা নিজেদের দান দেয় পবিত্র হওয়ার জন্য, মাল পবিত্র করার জন্য, নিজে পবিত্র হওয়ার জন্য। আর নেয়ামতের বদলে নেয়ামত পাবো এরকম আশা তাদের নেই, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছুর অনুসন্ধান তার ভিতরে থাকে না। আল্লাহ আকবর। আবু বকর সিদ্দিক, এখানে আবু বকর সিদ্দিকের বলা হয়েছে প্রশংসা যে তিনি এরকম করতেন, আল্লাহর রাস্তায় দান করতেন, এবং এমন দান করতেন যে সে বলার শেষ নেই। একবার প্রতিযোগিতা হল হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমার মাঝে। যখন মাল নিয়ে মসজিদে নামানো হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক হলেন, বলল ওমর এত মাল নিয়ে এসেছ, আর ওমারের মনে মনে আছে আজকে আবু বাকরকে দেখব, কোন বিষয়ে আবু বাকরের উপরে ফার্স্ট হতে পারি না, আজকে আমি ফার্স্ট হব। এই যে প্রতিযোগিতা, তাই না? আল্লাহ আকবার, যে প্রতিযোগিতা করা উচিত। আমরা তো দুনিয়াতে প্রতিযোগিতা করি, কিন্তু দেখেন আখেরাতে প্রতিযোগিতা, মনে মনে ভাবছেন যে আজ আমি ফার্স্ট হব। কি রেখে এসছো বাড়িতে? সব নিয়ে চলে এলে, বলছে হুজুর অর্ধেক মাল আমি বাড়িতে রেখে এসছি, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক মাল আমার বাড়িতে আছে। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক মাল নিয়ে এলেন। আবু বকর সিদ্দিক, আবু বকর তুমি কি রেখে এসছো বাড়িতে? আবু বকর কি বললেন? আমি আল্লাহ তার রাসূলকে বাড়িতে রেখে এসছি। আল্লাহ আকবার, তার মানে কি বাড়িতে আমার কিছুই নাই? এমন ভাবে দান করতেন। সুতরাং এই দান করার প্রশংসা আল্লাহ তাআলা এই সূরাতে করেছেন। আর দান করতেন শুধু কার জন্য? ইল্লাবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার চেহারা দর্শনের জন্য তিনি দান করতেন। আর সে অবশ্যই সন্তুষ্ট হবে। তার মানে আবু বকর সন্তুষ্ট হবেন কোথায়? ইনশাআল্লাহ আল্লাহর কাছে এর পাওনা পাবেন এবং জান্নাত লাভ করবেন। সুতরাং যখনই দান করা হয়, আপনার মানুষ আপনার প্রতি দুর্বল হবে এবং আপনার প্রতি সাহায্য সহযোগিতা হবে, এবং সামাজিক বন্ধন সেটা কি হবে? সুদৃঢ় হবে। আর আজকাল মানুষ তো বুঝতেই পাচ্ছেন, যদি পায় তো ভালো, আর না পেলে কেউ না। আপনি একজনকে দিতে পারলেন, তার কাছে আপনি খুব ভালো, আর দিতে না পারলে আরে মিয়া ও কি করে ও কি, আর যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ করলেই বাস, মানে আপনার ক্ষমতায় নেই সে বুঝবে না, আপনার ক্ষমতাতে নেই সে বুঝবে না, বাস দেয় না কেন, দিচ্ছে না কেন। এই হলো সমস্যা, মানুষের এই অভ্যেসটা এত খারাপ অভ্যেস যে দিতে পারলে ভালো। আপনি দেখবেন এক বাড়িতে যদি দুটো তিনটে জামাই থাকে, তো জামাইদের মাঝেও প্রতিযোগিতা হয়, তাই না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কে নিয়ে আসে, এগুলো চর্চা হয় শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির লোকেও চর্চা করে, সালিরাও চর্চা করে, শাশুড়ি মাও চর্চা করে, বা আর অন্যান্য লোক, অমক দোলা বড় দোলা ভাই বাড়িতে আসবে শুধু এক ডজন কলা নিয়ে আসবে, মেজ দোলা ভাই আছে না এক কেজি মিষ্টি নিয়ে আসে, আর ছোট দোলা ভাই না বাবা সবারই জন্য একটা করে কাপড় একটা করে শাড়ি নিয়ে আসে। তাহলে এখানেও প্রতিযোগিতা আছে। যখন এই কথাগুলো বড় দোলা ভাইয়ের কানে যাবে তখন কি হবে? হ্যাঁ, তখন সেও চেষ্টা করবে যে প্রতিযোগিতায় আমি ফার্স্ট হব। এগুলো হয়। আর যদি কেউ না দেয় তো নামই হবে না, বেচারি পারছে না তো তার নামই হবে না। আপনি যান, আপনি কোন অনুষ্ঠানে যান, এই যেমন বিয়েতে, এই যেমন আকিকাতে লোকেরা দাওয়াত দেয়, তাই না? অনেকে তো নেওয়ার জন্য দেয় যে এই সময় কিছু পাব, দাওয়াত দিল এবার সবাই সবকিছু নিয়ে আসে, কেউ যদি না নিয়ে আসতে পারে তো তার চর্চা হয় না? হয় না। হ্যাঁ, চোখের ইশারাতে, চোখের খালি হাতে চলে এসছে, খালি হাতে চলে এসছে, তখন তার প্রতি আগ্রহ দেখানো হয় না, তাকে বসতে আসন দেওয়া হয় না, তার প্রতি সেই দরদ থাকে না, সেই ভালোবাসা প্রীতি থাকে না, যেহেতু তার হাতটাকে খালি দেখে, হাতটাকে খালি দেখে বলে তার সম্মান হয় না। আর যে দিতে পারে, যে যত বড় জিনিস দিতে পারবে তার তত সম্মান হবে। আপনারা সভাতে দান করা দেখেছেন, মাদ্রাসার জন্য আদায় হয় দেখেছেন? যদি মোটা টাকার দান হয় তো হুজুর কি করেন? সবাই হাত তুলে দোয়া করুন, হয় না? হয় না। আর যদি কেউ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দেয় হয়, তার নামটা উচ্চারণ করা হয় না, কারণ ওদের তুচ্ছ জিনিস। তো ব্যাপার হচ্ছে তাই, যে দিতে পারবে তার সম্মান আছে দুনিয়াতে, আর যদি দিতে না পারেন তো গেল। এটা এ হচ্ছে সিমেন্ট, টাকা পয়সা হচ্ছে সিমেন্ট, বাপের সঙ্গে বেটার সম্পর্ক কে কায়েম করে? আপনি যদি কামাই করতে না পারেন তো তুই বেটা, তো হতভাগা, তোর কামাই নেই, বেরিয়ে যা ঘর থেকে। আর যে কামাই করতে পারবে সে ভালো, সে বেটা ঠিক আছে, এ ঠিকই তো, আপনি কামাই করবেন না কেন? আর দূর সম্পর্ক সুদৃঢ় হবে যদি আপনি দিতে পারেন। সুতরাং জাকাত দিলে পরে, জাকাত যে দানটা দেওয়া হয়, যদিও জাকাত সবাইকে দেওয়া হয় না, যাকে দেওয়া হয় তার সাথে সম্পর্কটা কি হয়, সুদৃঢ় হয়, মজবুত হয়। এ হচ্ছে জাকাতের একটা আপনার যৌক্তিকতা। জাকাতে পবিত্রতা লাভ হয়, জাকাত দিলে পবিত্রতা লাভ হয়। এতে কিন্তু দুই প্রকার পবিত্রতা আছে, এক হচ্ছে নিজের পবিত্রতা আর এক হচ্ছে মালের পবিত্রতা। ওই যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে মাল দেয় কি করার জন্য? পবিত্র হওয়ার জন্য। কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল হবে যে তার নিজের আত্মাকে কি করবে, পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। তাজকিয়াতুন নাফস বলে না তো, যাকাত দিলে তাজকিয়াতুল মাল হয়, তাজকিয়াতুল নাফস হয়, দুরকমই পবিত্রতা আপনার লাভ হয় যাকাত দেওয়ার ফলে। যেমন আল্লাহ তাআলা বলছেন, খুজ মিনা মুআলিহিম সাদাকাতান তুতাহিরুহুম, হ্যাঁ তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, ওদের মাল নাও, ওদের কাছ থেকে যাকাত আদায় করো, যাতে করে সাদকা আদায় করো, তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিচ্ছন্ন করবে, পরিশোধিত করবে। এ কথা সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে যাকাত নাও তাদেরকে, যাকাত নিলে পরে, যাকাত তারা দিলে পরে তারা পবিত্র হবে, পরিশোধিত হবে। যাকাত আদায় দিলে মালের সকল প্রকার ক্ষতি থেকে রেহাই পাওয়া যাবে। যাকাত আদায় করে দিলেন, সে মালের আর কোন ক্ষতি হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল, এ ব্যাপারে আপনার অভিমত কি? যদি কোন ব্যক্তি তার মালের যাকাত আদায় করে দেয় তাহলে কি হবে? উত্তরে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করে দেয় সে ব্যক্তির নিকট থেকে তার অনিষ্ট দূর হয়ে যায়, বাস আর কোন অনিষ্ট থাকবে না। যাকাত আদায় দিলে মালে বরকত আসে, কথা শুনলেন, আল্লাহর তরফ থেকে মাল বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমরা যে দান করছো না, এই দান করার ফলে আল্লাহ তাআলা তার বিনিময় দান করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা প্রত্যেক দিন সকালে যখন সকালে উপনীত হয় তখন দুই ফেরেশতা আসমান হতে অবতরণ করে ওদের একজন বলেন, হে আল্লাহ, আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দাতাকে বৃদ্ধি দান করো, বিনিময় দান করো। দ্বিতীয়জন কি বলেন? দ্বিতীয়জন বলেন, ওয়া আতিল মুমসিকা খালাফ, কি বলে, তালাফান, মানে যে দেয় না কৃপণকে তুমি ধ্বংস দাও, যে কার্পণ্য করবে দেবে না তাকে তুমি ধ্বংস দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন যে তুমি অভাবীকে দান করো, আমি তোমাকে দান করব। আল্লাহ বলেছেন কাকে? নবীকে। তুমি অভাবীকে দান করো, আমি তোমাকে দান করব। সুতরাং আপনি দিতে থাকলে আল্লাহ তাআলাও আপনার, আল্লাহ তাআলা দিতে থাকবেন। শুকরিয়া করলে, যেমন লাইন শাকার তুমলে আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো তাহলে আমি বাড়িয়ে দেব। তো শুকরিয়ার মধ্যে যাকাত আছে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় হয়? যদি কেউ কোন জিনিস দেয় আপনাকে, আপনি কিভাবে শুকরিয়া আদায় করবেন? আপনি আপনার, মনে করুন ভাই কিংবা বোন, আপনার বোনকে একটা মোবাইল দিলেন, কি বলে এগুলোকে? গ্যালাক্সি। আপনার বোনকে উপহার দিলেন, এবার আপনার বোনের উচিত যে আপনার কি আদায় করবে? শুকরিয়া আদায় করবে। কিভাবে আদায় হবে শুকরিয়া, কিভাবে আদায় হবে? নম্বর এক, আপনার বোনকে জানতে হবে যে এই ভাই আমাকে দান করেছেন, আমাকে উপহার দিয়েছেন, আমি এর যোগ্য ছিলাম তা নয়, আমি এই দানের যোগ্য ছিলাম, আমাকে দেওয়াই উচিত ছিল, না দিয়ে যাবে কোথায়, এইরকম না। বরং মনে মনে স্বীকার করতে হবে যে ভাই আমাকে অনুগ্রহ করে দান করেছেন। নম্বর দুই, এই দানের কথা স্বীকার করতে হবে মুখে, মায়ের কাছে বলবে, তার স্বামীর কাছে বলবে, তার ছেলে, আমার ভাই আমাকে দিয়েছে এই মোবাইলটা, বাহ কি সুন্দর মোবাইল, এটা আমার, না গোপন করে না, এটা আমার ভাই দিয়েছে, আমার ভাই হেলাল সৌদি আরবে থাকে, আমাকে দিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? এটা বয়ান হচ্ছে যে আপনি যার নিয়ামত পেলেন, যার উপহার পেলেন, সেটাকে আপনি বয়ান করলেন। ওয়াম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, ফাহাদ্দিস মানে কি? বয়ান করো, যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে বয়ান করো। তবে গর্ব করলে হবে না, হ্যাঁ কার মত দেখতো আমার কি আবার, মেয়েদের মহিলা মহলে গর্ব করবে তা হবে না, গর্ব করার জন্য না, বরং ভাইয়ের শুকরিয়া আদায় করার জন্য, ভাইয়ের প্রশংসা করা। নম্বর তিন, আপনার বোনের উচিত এই মোবাইলটাকে ব্যবহার করবে কিসে? কিসে? ভালো পথে, যে পথে যেভাবে ব্যয় করতে, ব্যবহার করতে ভাই পছন্দ করে। এখন ভাই যদি পছন্দ করে, বোন তুমি এই মোবাইলে কোরআন ভরো, তুমি এই মোবাইলে ইসলামী কি বলো এটাকে বক্তৃতা ইত্যাদি ভরো, ঠিক আছে। এখন আপনি বোনকে দিলেন, বোন ওসব না করে করছে কি গান ভরছে, তারপরে নোংরা নোংরা ভিডিও দেখছে। আপনি যদি এই অবস্থাটা দেখেন বোনের কাছে, যে বোন মোবাইলটা আমার নোংরা কাজে ব্যবহার করছে, তখন আপনার মনটা কেমন হবে? শুকরিয়া আদায় করা হবে? হ্যাঁ, কি শুকরিয়া আদায় হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হলে কিভাবে শুকরিয়া? আপনি দেখেছেন বহু লোক দেশে গরিব ছিল, অনেকে ঘর বাড়ি বন্ধ, জমি জায়গা বন্ধক রেখে সৌদি আরব চলে এসছে, আবার আল্লাহ দিয়েছে ছাপ্পর ফাড় কে দিয়া, তার মানে একদম হ্যাঁ হঠাৎ বড় লোক হয়ে গেল। কি হচ্ছে জানেন? প্রথমেই বাড়িতে গিয়ে কালার টিভি, প্রথমেই এমন এমন জিনিস কিনছে যা আল্লাহকে অসন্তুষ্ট করবে। তুমি কাল কি ছিলে, আজ কি হলে, কি ছিনু আর কি হনু, আর দেখবে না পয়সা হয়ে গেছে, বাস দিনে দেখে তারা সাপের পা দেখেছে, বাস এভাবে অন্যায় খারাপ জিনিস। তাহলে আল্লাহ তাআলা দেখছেন এটা, যে আমি ওকে দিলাম অথচ আমার জিনিস নিয়ে ও কিসে ব্যয় করছে, আল্লাহ তাআলা দেখছেন না? নারাজ হবেন? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো, অকৃতজ্ঞতা করো, তাহলে জেনে রেখো আমার আজাব কিন্তু কঠিন। তো মোট কথা, যাকাত দিলে পরে দান মাল বৃদ্ধি হয় আর বিনিময় আসে, যত দেবেন তত আপনার আসবে। খবরদার ভয় করবেন না যে দিলে আমার ফুরিয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার কাছে তো বলা হয়নি যে সম্পূর্ণ দান করে দাও, সম্পূর্ণ দান করার কি শরীয়ত আছে নাকি? যাকাত পরিমাণ মতো দেবেন, কত পার্সেন্ট? 2.5%। বেশি দিলে সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু বেশি যদি কেউ দিতে চায় কত পরিমাণ দিতে পারে বেশি? হ্যাঁ সারোয়ার ভাই, না সুলতান ভাই, আপনি বলছেন যে আমি আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দেবো, চলবে না? চলবে না? চলবে? আপনার ছেলে মেয়ে আছে আর আপনার সমস্ত সম্পত্তি যদি আল মাদ্রাসাকে দিয়ে দেন, মসজিদকে দিয়ে দেন, এটা আপনার জন্য জায়েজ? যদি আপনি মানবেনই না আমি দেবো, তাহলে কতটা পরিমাণ দিতে পারেন? ফাসসুলুসু ওয়াসসুলুসু কাসির, তাহলে তিন ভাগের এক ভাগ আপনি দিতে পারেন, আর এটাও অনেক বেশি দিতে পারে না। কেন? তোমার ছেলে মেয়েরা আছে, তুমি সব দান করে দিলে তারা লোকের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে খাবে, এটা কি ভালো জিনিস? তুমি একদিকে দান করলে নিজে জান্নাত পাওয়ার জন্য, আর ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিলে, এটা কোন কাজ হলো? এটা তোমার পেশাব দিয়ে পায়খানা ধোয়ার মতো হলো, এটা তোমার উচিত হয় না। সুতরাং দান আপনি করবেন, একটা পরিমাণ মতো আপনি দান করবেন, সমস্ত কিছু বিলিয়ে দেওয়াও আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সুতরাং আল্লাহ তাআলা বিনিময় আপনাকে দিতে থাকবেন, আর আপনার নির্দিষ্ট এর ভিতরে, পরিমাণের ভিতরে, এ নয় যে সব দিয়ে দেবো তো সবই। আবু বাকর সব দিয়ে দিলেন, তাই না? বাড়িতে ছিল না, কিন্তু আবু বাকরের বাইরে সব যে ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সেখান থেকে আবার আসবে। আপনার যদি মনে করুন আপনার মাসিক বেতন আছে, এখন বাড়িতে যা আছে আপনি সব দিয়ে দিলেন, সমস্যা আছে? আপনার তো বেতন আছে, তাই না? আপনার জমিতে ধান আছে, আপনি যদি ভাদ্র মাসে আপনার বাড়িতে যে ধানগুলো সব দিয়ে দেন, সমস্যা আছে? পৌষ মাসে আপনার ঘর ভরে যাবে আবার। তো এইভাবে দিলে তো সমস্যা নেই, এইভাবে দিলে তো আর ছেলে মেয়েদেরকে গরিব করে ফকির করে যাওয়া যায় না, এটা আলাদা কথা। সুতরাং আপনি দেবেন আপনার সীমা, সীমাবদ্ধতার মাঝে, আপনার যে সীমারেখা আছে সীমার ভেতরে আপনি দান করবেন, না তার মাঝেই আল্লাহ বিনিময় দেবেন জাকাত আদায় দিলে। আর হ্যাঁ, অনেকে আছে আবার মানে দিতে চায় না, মানে কোনো অজুহাতে এমনিতেই জাকাত মানুষ দিতে চায় না, জরিমানা দিয়ে দেওয়া মনে করে। আর যদি হুজুরা গিয়ে দরজায় দাঁড়ায় মাদ্রাসার জন্য, ধান লাগিয়ে গিয়েছিল চলে এসছে, যেন নিজের হক নিতে এসছে, নিতে এসছে কার হক? আল্লাহর হক। আর আল্লাহর হক দিতেও তাদের নানা কথা, কিন্তু আল্লাহ বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা আযা, দেখছেন এই যে এহসান জিতিয়ে এই দিয়েছি বলে আর কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দেবে, অথচ কষ্ট দিয়ে দেবে, ধান লাগিয়ে গেছিল লে তাকে তার মনে ব্যথা দিয়ে দান করলে পরে আল্লাহ তাআলার কাছে ওই দান বাতিল হয়ে যায়। ঠিক আছে, তো অনেকে মনে করে কি যে আল্লাহ তাআলা দেয়নি তো, যেমন তা পরিমাণ দেওয়ার দরকার ছিল দেয়নি আর কি দেবো। মনে আছে গোপাল ভাড়ের গল্পটা? গোপাল ভাড় কি বলেছিল, রাস্তায় যাচ্ছিল, রাস্তায় চলতে চলতে বলল ভগবান যদি দশ টাকা দেয়, রাস্তায় যদি কুড়ি পাই দশ টাকা, তো পাঁচ টাকা আমি ভগবানের রাস্তায় দান করব, তাই না? চলতে চলতে হঠাৎ করে দেখছি পাঁচটি টাকা পড়ে আছে, পাঁচ টাকা, ওফ, ভগবান নিজের হকটা আগেই কেটে নিল, দিয়ে পাঁচ টাকাটা পুরো পকেটে ভরে নিল। বুঝলেন, ভগবান কাছে চেয়েছিল কত, দশ টাকা, পেল পাঁচ টাকা, তো বলছে কি ভগবান নিজের হকটা আগে থেকেই কেটে নিল, বাস তাহলে আর দিতে হলো না, পুরো টাকাটাই এখন নিজে খরচ করবে। এমন লোক আছে না নেই? বহু মানুষ আছে সামান্য ক্ষয়ক্ষতি হলে আর দিতে চায় না, কি দেবো ভেই নষ্ট হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ফকির মিসকিনদেরকে। বহু মানুষ আছে জমি সম্পত্তি অনেক, কিছু সম্পত্তি হয়তো বানে ডুবে গেছে, নষ্ট হয়েছে, বাকি তার ওষুধ দেওয়ার মতো ধান আছে, কিন্তু লোকদেরকে, ওদের মিসকিনদেরকে, হুজুরদেরকে বোঝায় এইসব ধানে নষ্ট, মানে বানে বন্যায় নষ্ট হয়ে গেছে, কোথা পাবো, এই সে বলে এরা মিথ্যা ওজোর পেশ করে, কিন্তু আল্লাহর কাছে মিথ্যা ওজোর সাজবে মোটেই না। মোট কথা, যাকাত তুমি দাও, সন্তুষ্ট চিত্তে দাও, হিসাব করে দাও, আর খবরদার চালাকি করবে না। এগুলো অনেক কথা আছে যাকাতের পর পরে বলবো। অনেকে চালাকি করার জন্য যাকাত দেব না, যাকাত থেকে ফাঁকি দেওয়ার জন্য, ফাঁকি বাজি করার জন্য অনেক কিছু করে, যায় না বলে হ্যাঁ যাকাত, যাকাত ফরজ হবে রমজানে, এক কাজ করো রমজানের আগে বউকে উপহার দিয়ে দাও, মনে করুন সাড়ে সাত ভরি স্বর্ণ হয়ে গেছে, এবার আধ ভরি স্বর্ণ বউকে উপহার দিল, তারপরে বউকে বলল তুমি আমার আমাকে পরে রমজানের পরে ফেরত দিও, তাহলে কি হলো, যাকাতটা লাগবে না। এইভাবে চালাকি করে অনেকে, যাকাত না দেওয়ার জন্য যেমন জমি কিনে রাখে, বিভিন্ন রকমের পদ্ধতি আছে যাকাত থেকে ফাঁকি, যাকাত থেকে যেটা ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে আছে, যেটা হলে হবে না, যাকাত দেওয়া রাখবে না আলাদা কথা, কারণ মাল বসে রাখলে পরে মালে যাকাত খেয়ে নেবে, এ কথা ঠিকই, ব্যবসা বাণিজ্যে লাগাতে হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে, ফাঁকিবাজি করলে হবে না, ফাঁকি দিলে হবে না যে আমার এটা কাটা গেল অতএব এটা কাটা গেল, তা না, আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি চলবে না। যাকাত আদায় দিলে সৃষ্টি ও স্রষ্টার কাছে কৃপণ নামে অভিহিত হওয়া থেকে বাঁচা যায়, এবং লোকেরা বলে দানী, দাতা, দানশীল, দানবীর, বদান্য ইত্যাদি বলা হয়, এটা হচ্ছে দুনিয়ার প্রাপ্য, এর কাছে নিজের মন থেকে চাইবে না, কিন্তু লোকে বললে তা এটা দুনিয়ার প্রাপ্য। যাকাত প্রদানকারীর হৃদয়ে অবশ্যই দয়ার্দ, সে দয়ালু রূপে সমাজে পরিচিতি লাভ করে, দয়ার সাগর, দয়াবান। যাকাত দানকারী সমাজে জনপ্রিয় উপকারী মানুষ রূপে পরিচয় লাভ করে। যাকাত প্রদানের ফলে সমাজের অভাবগ্রস্ত মানুষের অভাব অনেকটা দূর হয়ে যায়, তাই না? আর নিজের জাতির শক্তি বর্ধমান হয়, ইসলামের শান শওকত ফিরে আসে। যাকাত নিয়মিত, মানে সরকারও যাকাত নেয়, তাই না? আর সরকার যাকাত নিলে যাকাতের খাতাতে সরকারি কাজে, জিহাদ ইত্যাদির কাজে সেগুলো ব্যয় করা হবে, আর সরকার শক্তিশালী হবে। যাকাত প্রদানের ফলে সমাজের অভাবগ্রস্ত মানুষের, যেমন তারা করে কি, অনেক সময় অভাবে স্বভাব নষ্ট হয়, তাই না? আপনি নিশ্চয়ই জানেন অভাবে মানুষ চুরি করে, সবাই তো আর পেশাদার চোর না, অভাবেও চুরি করে, অনেক বেশ্যা অভাবের কারণে বেশ্যাগিরি করে, এটাও আপনারা জানেন, সবাই কিন্তু পেশাদার বেশ্যা না, অভাবের কারণে বেশ্যাগিরি করছে, অভাবের কারণে হারাম কাজ করছে বা হারাম ব্যবসা করছে। তো যদি যাকাত ঠিক মতো দেওয়া হতো, হিসাব করে তাদেরকে যাকাত পৌঁছে দেওয়া হতো, তাহলে না চুরি হতো, আর না বেশ্যাবৃত্তি হতো, আর না কোনো পাপ কাজ হতো, কারণ তারা ঠিক মতো পেটের খাবারটা পেলে পরে যথেষ্ট। ছেলেরা আশেপাশে কাঁদছে, মা খাবার চাই, মা খাবার চাই, খাবার নেই, মা কোত্থেকে খাবার আনবে, বাপ নেই, তার আর কেউ দেখার নেই, মা তখন পথ পায় না, এবং শেষকালে হয়তো চাইতে যায় এমন এক পুরুষের কাছে যে পুরুষ বলে তুমি যদি তোমাকে দাও তাহলে আমি তোমাকে দেবো, বাস বাধ্য হয়ে যায়, হয়তো অনেক সময় গোপন থাকে, অনেক সময় প্রকাশ পায়, বাধ্য হয়ে করে, হিসাব আল্লাহর কাছে, সে বাধ্য ছিল না ছিল সে আল্লাহর কাছে। কিন্তু আমরা যেটা দেখি, যদি যাকাতের সিস্টেম এখানে থাকতো তাহলে ওই মেয়ে অভাবগ্রস্ত হতো না, তার কাছে ঠিক সময়ে যাকাত পৌঁছে যেত, এবং তার ছেলে মেয়েদের মানুষ করার জন্য তার সম্বল সহায় থাকত, ফলে এই নোংরা কাজে নোংরা পা বাড়াত না। সুতরাং জাকাত দিলে পরে চুরি ডাকাতি বন্ধ। তো আপনারা বুঝতেই পারছেন যে সৌদি আরবে চুরি ডাকাতি বেশি হয় না আমেরিকাতে বেশি হয়? কোনটা বড়লোক বেশি, বড়লোক দেশ কোনটা বেশি, আমেরিকা না সৌদি আরব? আমেরিকা। তো আমেরিকায় চুরি ডাকাতি বেশি হয় নাকি সৌদি আরবে বেশি হয়? আমেরিকাতে বেশি হয়। কেন বলুন তো? সৌদি আরবে সিস্টেম আছে, সৌদি আরবে জাকাত দেওয়ার সিস্টেম আছে। এখানে মিসকিন অফিস আছে, তাই না? আমাদের বলে মিসকিন অফিস। মিসকিন অফিস মানে কি? সমাজে কে কে গরিব আছে, এই শহরে কে কে গরিব আছে, কে কে বিধবা আছে, যাদের চলে না তাদের লিস্ট আছে তাদের কাছে, আর সময়ে তাদের কাছে পৌঁছে যায়। তারপরে দুরকম মিসকিন অফিস আছে, একটাকে বলে মাকতাবুদ দামান আল ইজতিমাই, একটা তো আছে আপনি জানেন যে যেটাকে জামিয়াতুল বিরাল খাইরিয়া বলে, যেখানে ছেলেদের বিয়ে হচ্ছে না সহযোগিতা করা হয়, তার ঘর সাজিয়ে দেওয়া হয়। ছেলেদের বিয়ে হয় না আমাদের দেশে, মেয়েদের হয় না, এখানে ছেলেদের হয় না, ছেলেদেরকে সাহায্য করা হয়, এ তো মিসকিন অফিস। মাঝে মাঝে দান খয়রাত করা হয়। কিন্তু আর একটা সরকারিভাবে আছে মাকতাবুদ্দামান ইজতিমাই, সেটা কি? ভাতা, সরকারিভাবে ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা, তারপর বৃদ্ধ ভাতা ইত্যাদি। তা দেখার কেউ নেই, হ্যাঁ, তা সরকারিভাবে কি আছে, তার ভাতা আসছে। তো সরকারিভাবে এসবের ব্যবস্থা আছে বলে তারা অভাবগ্রস্ত হয় না, আর যখন অভাবগ্রস্ত হয় না তখন স্বভাব নষ্ট হয় না, ফলে তারা না চুরি করতে যায় আর না হারাম কাজে পা বাড়ায় ব্যবস্থা। আমেরিকাতে সেটা নেই, তারা বড়লোক, বিশাল ধনী তারা, কিন্তু তাদের এই সিস্টেমটা নেই বলে যারা বড়লোক তারা বড়লোক হতেই থাকছে, আর যারা গরিব তারা গরিব হতেই থাকছে, আর ফলে তাদের মধ্যে অপরাধ বাড়ছে, তাদের মধ্যে চুরি চামারি বাড়ছে। আপনারা এখানেও কোনো কোনো সময় শুনে থাকবেন ধরা পড়লে, ধরা পড়ার কি জন্য করেছে বলছেন, টাকা নেই কি করবো, মোবাইল চালাবো কি করে, আজকাল মোবাইল চালাতেই কত, নেট চালাতেই কত খরচ, নেই কি করবো, এখন বাস চুরি করো, চুরি করে তখন করতে হয়। আমাদের দেশে যারা ঘুষ খায়, অনেকে বলে ঘুষ খাবো না, কেউ বউ সব ঘ্যানর ঘ্যানর ঘ্যানর ঘ্যানো, অমক বড় লোক হয়ে গেল, আমার মামা পুলিশের চাকরি করে সে বড় লোক হয়ে গেল, আমার অমক কাজ চাকরি করে সে বলে, তোমার মামারা ঘুষ খায়, তোমার ক্ষেত্রে সমস্যা কি আছে, আমরা কি ঘাস খাবো নাকি? লোকে যদি ঘুষ খেয়ে বড় লোক হয় তো আমাদের ক্ষেত্রে কি সমস্যা আছে, সবাই খাচ্ছে আমরাও খাবো। বউ যখন ঘ্যানর ঘ্যানর করে তখন সেও শুরু করে দেয়, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এই সব স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে বুঝতেই পারছেন। আর যদি ঠিক মতো বেতন দেওয়া হতো, সৌদি আরবে ঠিক মতো বেতন দেওয়া হয় বলে দুর্নীতি কম, তাই না? দুর্নীতি নেই বললেই চলে, অথবা যদি কোথাও থাকে তো কম, কিন্তু আমাদের দেশে বেতন ঠিক মতো নেই। পুলিশরা কত বেতন পায়? তো ঘুষ খাবে না তো কি করবে, বুঝতেই তো পাচ্ছেন। চাকরি আমাদের দেশে ইমাম সাহেবদেরকে বললাম, আপনি তাবিজ লিখছেন, তাবিজ লিখার কি দরকার আছে? আর বলেন না মিয়া, কটা টাকা পায় ইমামতি করে, চলে না তো। কোন কোন ইমাম দর্জিগিরি করে, তাই না, ছেঁড়া ফাটা সেলাই করে, আর তাবিজ লিখে, তাবিজ লিখে একটা তাবিজে 500 টাকা 200 টাকা। কেন কামে তাদেরকে বলতে যান, বলতে জানি তাবিজ লেখা ঠিক না, কিন্তু করবোটা কি, আমার চলে না সংসার। ঠিক মতো যদি বেতন দেওয়া হতো তাহলে পরে তাকে এইসব করতে হতো না। তো আছে, যদি সিস্টেমটা ঠিক মতো করা যেত, জাকাতের ইসলামী অর্থনৈতিক যে ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি মুসলিম দেশে প্রতিষ্ঠিত হতো, পরিচালিত হতো, তাহলে সমাজের মানুষরা কিন্তু অভাবে স্বভাব নষ্ট করত না, এ কথা শিওর। জাকাত নিয়মিত আদায় ও বন্টন যদি করা হতো, তার ফলে মুসলিমদের মাঝে হিংসা বিদ্বেষ থাকত না। জাকাত আদায় হিংসা করত না, যেহেতু টাকা পাচ্ছি তবে হিংসা কেন করব, আর টাকা না পেলেই তখন কি হয়, হিংসা হয়। জাকাত আদায়ে মহাদাতার নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয়, যেমন বললাম যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর শুক্রিয়া আদায় হল আপনি তার সন্তুষ্টির জন্য দান করলেন। জাকাত আদায়ে ফকির মিসকিনের দোয়া পাওয়া যায়, যখন আপনি দেবেন তো কি করবেন, হ্যাঁ দোয়া তো হবেই, যে যাক আল্লাহ খায় বলবেন বলবেন না, অতএব সেখানে আপনি মিসকিনদের কাছে দোয়া পাবেন। জাকাতে রয়েছে কমিউনিজম ও পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার ইলাহি অর্থ ব্যবস্থা। এই কমিউনিজম অর্থনীতি কি? কমিউনিজমের অর্থ হচ্ছে কি, এই পরিমাণ তোমার, বাকি সরকার সরকারের, এখানে তুমি যা কামাবে কামাও কিন্তু সরকারি ভাবে, আর তোমার তোমার জন্য এতটা, আর পুঁজিবাদী যত কামাবে কামাও সব তোমার, সেখান থেকে আর গরিবদের হক নেই। কিন্তু ইসলাম বলে না, তুমি যত কামাবে কামাও, কিন্তু তার 2.5% হচ্ছে গরিবের, বা 2.5% হচ্ছে সরকারের। তো এই দুই অর্থনীতির মাঝেই হচ্ছে ইসলামী অর্থনীতি, যেটা হচ্ছে খুব সুন্দর অর্থনীতি, যেখানে না কোনো ক্ষতি আছে আর না কোনো সমস্যা। জাকাত আদায়ে অর্থ কর্ম বাজার চাঙ্গা থাকে, কর্মবাজার চাঙ্গা থাকে। এই দেখেন কমিউনিস্টরা বলছে কি যে এত টাকা এত পরিমাণ হলে বাকি তোমার আর নাই, তখন তো দরকার আমার কামাবার দরকার কি, দিয়ে বসে খা। তখন আর সে কাজ করতে চায় না, আগ্রহী হয় না। আর পুঁজিবাদও তাই, পুঁজিবাদ যখন দেখল বিশাল হয়ে গেছে তখন আমার আর খাতার দরকার কি আছে। কিন্তু না, যখনই জাকাত দিতে হবে, আপনি জানছেন যে এতগুলো জাকাত, আর জাকাত দিতে দিতে কি হয়ে যাবে, জাকাতা খেয়ে ফেলবে আপনার মাল, 2.5% খেতে খেতে খেতে খেতে সব চলে যাবে, তার মানে ব্যবসাতে লাগাও, তাহলে বাজার চাঙ্গা থাকবে, অর্থনৈতিক বাজারটা কি থাকবে, চাঙ্গা থাকবে, মন্দা থেকে রেহাই পাওয়া যাবে। আর এই ভয়ে মানুষ নিজে অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে এবং কর্ম কর্ম কাজে মনোযোগ দেবে, আর সেই সাথে অর্থনৈতিক মন্দা থেকে রেহাই পাওয়া যাবে, সরকার রেহাই পাবে, রাষ্ট্র রেহাই পাবে, সমাজ রেহাই পাবে, এবং গরিব মিসকিনরাও রেহাই পাবে, সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, খেতে পারবে, বাস করতে পারবে। এই হলো আমার চিরসুন্দর সর্বাঙ্গ সুন্দর ইসলামের জাকাত ব্যবস্থা, যে ধনীদেরকে বলা হচ্ছে যে তোমরা জাকাত দাও, তোমাদের মালের জাকাত আদায় করো আল্লাহর রাস্তায়, তাহলে তোমাদের সমাজ সুষ্ঠু হবে, সুন্দর হবে, এবং পরিবেশ সুন্দর হবে, শান্তিময় হবে, যেখানে অশান্তি থাকবে না। জাকাত কি বলে, পয়সার জন্য মানুষ কি করে, ছিনতাই করছে, খুন করছে, টাকার লোভে পড়ে খুন করছে, বহু রকমের হয়, সেই অশান্তি আর থাকবে না জাকাত যদি ঠিকমতো দেওয়া হয়। অবশ্য সরকারিভাবে যদি পরিচালিত হয় তাহলেই বেশি শান্তির আশা করা যায়, নয় ব্যক্তি যদি এক শহরের মাঝে 5-6টা ব্যক্তি জাকাত দিল তাহলে কি হবে, না, সমাজ ব্যবস্থাই হতে হবে জাকাত ভিত্তিক, তাহলে পরে এই শান্তি পরিপূর্ণরূপে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ইসলামী অর্থনীতি আমাদের মাঝে আনতে পারি, আমাদের দেশে আনতে পারি, আমাদের সমাজে আনতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।